مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. عن معاوية بن قرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم ولا يخافون لومة لائم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم. سئل ابن المديني من هم يا من هم؟ قال هم أصحاب الحديث. وقال إمام أحمد بن حنبل إن لم يكونوا أهل الحديث فلا أدري من هم. وقال الإمام أبو داود رحمه الله لولا هذه الإصابة لن ترس الإسلام. وقال ابن تيمية رحمه الله أهل الحديث في أهل الإسلام كأهل الإسلام في أهل الملل أو كما قال الأئمة الأربعة والأئمة والمستهدين من الأمة. সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও গত সপ্তাহে আমাকে খুতবা দেওয়ার সুযোগ দেন নাই, আজকে আবার আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর জন্য যা দিন প্রচারের সুযোগ আল্লাহ পাক এখনো আমাদের মধ্যে রেখেছেন জবানে এবং কলমে এবং সাংগঠনিকভাবে, সেই নবীর রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে আমরা যেখানে বসতে পেরেছি আসতে পেরেছি এজন্য সেই নবীর জন্য খাস করে সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মাহ সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারা 143 নম্বর আয়াতে যে বক্তব্য রেখেছেন ঠিক একই আলোচনা এসেছে সূরা হাজের 78 নম্বর আয়াতেও। আল্লাহ বলছেন বকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসাবে নির্ধারিত করেছি, নির্বাচন করেছি, যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষী হতে পারো। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাদের মানব জাতির উপরে সাক্ষী হিসাবে দাঁড়াতে পারেন। স্থূল যুক্তিতে এটা মানায় না। আমরা রসুলের মৃত্যুর পরে বাংলাদেশে নওদাপাড়াতে সঠিকভাবে দিন পালন করছে কি করছে না আমার নবী কেমন করে জানবেন, তিনি কিভাবে সাক্ষী হবেন? অনুরূপ এক প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেছিলেন, দেখো ইয়াউমুল কিয়ামা নবিউল্লাহ নূহ ফায়াকুলু ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা কালা নাম। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে, এ নূহ তুমি কি রিসালাতের দায়িত্ব পালন করেছিলে, তুমি কি দাওয়াত পৌঁছে দিয়েছিলে মানুষের কাছে? উনি বলবেন দিয়েছিলাম। তখন নূহের উম্মতকে ডাকা হবে, বলো হে উম্মতের নূহ তোমরা কি নূহের কাছ থেকে দাওয়াত পেয়েছিলে? পরিষ্কার ভাবে বলে দেবে, লা ইয়াতিনা আহাদুন ওয়ালা ইয়াতিনা নাযীর, আমাদের কাছে কোন ভয় প্রদর্শনকারী আসে নাই, কোন নবীও আসে নাই। তখন আল্লাহ পাক নূহকে জিজ্ঞেস করবেন, কি হে নূহ তোর উম্মত তো অস্বীকার করল, তোমার সাক্ষী কে? নূহ তখন পরিষ্কার জবাব দিবেন, মুহাম্মাদুন ওয়া উম্মতুহু রাওয়াহুল বুখারী, আমার সাক্ষী হচ্ছে মুহাম্মদ এবং তার উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রশ্ন করবেন আপনি যে কিভাবে আল্লাহ কিন্তু ছাড়বেন না আমাদেরকে, এই বেটা তোমার সাক্ষী দিলে, নূহকে দেখনি, তোর উম্মতকে দেখনি, তোরা কিভাবে সাক্ষী দিলে? তখন আমরা বলবো কারানা কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন রুসুলা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, আমি যুগে যুগে রসুল পাঠিয়েছি, তারা মানুষকে জান্নাতের বাশারাত দিয়েছে ও জাহান্নামের ভয় দেখিয়েছে। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন কমকে আযাব দেই না যতক্ষণ সেখানে রসুল না পাঠিয়ে থাকি। নূহের কম ধ্বংস হয়েছে, নিঃসন্দেহে তার আগে সেখানে রসুল এসেছিলেন, যার নাম নূহ। আমরা কিতাব পড়ে জেনেছি যে আপনি নূহকে পাঠিয়েছিলেন, নূহ অবশ্যই তাদেরকে দাওয়াত দিয়েছে, ওরা মিথ্যা কথা বলছে। আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, সাদাকতা, তোমরা ঠিক বলেছো, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করলাম। এটাই হচ্ছে উম্মতান ওয়াসাত, সাক্ষীদাতা উম্মত। আমরা মুসলিম উম্মাহ বিশ্বের যদি 600 কোটি মানুষ থাকে, এই 100 কোটি মানুষ বাকি 500 কোটির উপরে সাক্ষী দেবে কিয়ামতের মাঠে। সাক্ষী যিনি হন তাকে সৎ হওয়া লাগে, ন্যায়নিষ্ঠ হওয়া লাগে, তাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগে। এমনি এমনি সাক্ষী হয় নাকি? এইবারে এই সাক্ষী উম্মত এদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছেন যে দেখো, আমার মৃত্যুর পরে তোমাদের সামনে একটা দিন আসতেছে যে তোমরা সবাই ইহুদি নাসারাদের অনুসরণকারী হবে, হজব নাল বিন নাল, এক জোড়া জুতার মতো পরস্পরের সঙ্গে যেমন সামঞ্জস্যশীল হয়, তোমরা সব ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। ইহুদি নাসারারা নিজেরা 71-72 বলে বিভক্ত হয়েছে, তোমরা 73 ভাগে বিভক্ত হবে, তার মানে হচ্ছে তোমরা তাদের চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে। তখন নাজি ফেরকা যারা জাহান্নাম থেকে নাজাত পাবে, একটি মাত্র দল নাজাত পাবে, তারা কারা? মানা আলাইহি আল ইয়াউম ওয়া সাহাবী, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছি, এই তরিকার উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত, আমান তাবিহিম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, তারাই মাত্র জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল হবে। হে রাসূল, আমাদের উপায় কি? তখন কিভাবে চলবো? আল্লাহ রাসূল জবাব দিলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের করণীয় হবে আমার রেখে যাওয়া সুন্নতের উপরে টিকে থাকা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে টিকে থাকা, যারা হেদায়াত প্রাপ্ত। উনি কিন্তু বলেননি তোমাদের শাসকদের, তোমাদের নেতাদের অনুসরণ করা, তোমাদের ইমামদের, তোমাদের পীরদের অনুসরণ করা। পরিষ্কার বলে দেওয়া আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত উপরে তোমার টিকে থাকবে। ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। এর চাইতে কি বলা যায় বলেন? এই দাঁত দিয়ে কামড়ালে ছিঁড়ে যায়, দাঁত উঠে যায়, মাড়ির দাঁত দিয়ে কামড় ধরলে খুব কঠিনভাবে ধরে রাখা যায়। তো সেই ভাষা আল্লাহ নবী এখানে ব্যবহার করেছেন। তিনি আরো বলছেন ওয়াতি আলাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহা আজরু খামসিনা রাজুলাম মিনকুম, এমন একটা দিন আসতেছে তখন আমার একটা সুন্নতের উপরে দৃঢ় থাকা ব্যক্তি তোমাদের মতো সাহাবীদের মতো 50 জন শহীদের সমান নেকি সে পাবে সেই জমানায়। সেই দিনে আমরা বসবাস করছি। এখন সুন্নতের বিরুদ্ধে ষড়যন্ত্র, তৌহিদের বিরুদ্ধে ষড়যন্ত্র মুসলমানের দ্বারাই হবে। এবং তাদের সবচেয়ে বড় নমুনা হচ্ছে কি, তারা ইহুদি নাসারাদের অনুসারী হবে সর্বক্ষেত্রে। কিন্তু আমাদেরকে অসাত হওয়া লাগবে, এ দুটি সংঘর্ষ চলছে। আপনি শ্রেষ্ঠ হবেন আর একদল লোক আপনাকে নিকৃষ্ট বানাবে, এই শ্রেষ্ঠ আর নিকৃষ্টের মধ্যে সংগ্রাম চলছে প্রতিনিয়ত। এমনকি হাদিস এটাও এসেছে, বাদরু বিল আমালে কবলা ইয়া ইয়াতে ইয়াউমুন ইউমসি রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফরান ইয়াবিউর রাজুল দীনহু বিআরযি দুনিয়াহু। হে আমার উম্মত, দ্রুত তোমরা নেক আমল সম্পাদন করো সেদিন আসার আগে, যেদিন মানুষ সকালবেলা উঠবে মুসলমান হয়ে, সন্ধ্যায় ঘুমাবে কাফের হয়ে, সন্ধ্যায় ঘুমাবে মুসলমান হয়ে, সকালে উঠবে কাফের হয়ে, তখন সে তার দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। অর্থাৎ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করাটাই হচ্ছে কুফরির লক্ষণ। আজকে অধিকাংশ মুসলমান অবস্থা ঠিক তাই হয়েছে না, একটু সুবিধা পেলেই দিন বাতিল। এখানে চাকরি নিলে, ঘুষ দিয়ে চাকরি নিলেও বেতনটা বেশি, অতএব ঘুষ জায়েজ। ওখানে টাকা লোন নিচ্ছি সুদের বিনিময়ে, পেটে বাঁচতে হবে ইত্যাদি মেলাকে অজুহাত দিয়ে সুদ খেলাম। সর্বত্র মুসলমানদের পরীক্ষা চলছে। আমরা কিয়ামতের দিন উম্মতে ওয়াসাত হব, উত্তম সর্বোত্তম সাক্ষীদাতা উম্মত হব, নাকি আরো নিকৃষ্ট হব? আর আমাদের উপরে সাক্ষী হবেন আমার রসুল, আমাদের জন্য সাক্ষী দিতে গেলে আমাদের কেমন কি গড়ে উঠতে হবে চিন্তা করা উচিত। রসুল চলে গেলেন, খোলাফা রাশিদিন চলে গেলেন, ফেতনার যুগ শুরু হয়ে গেল, একটার পর একটা ফেতনা আসতে শুরু হলো। প্রথমে যুক্তিবাদীদের ফেতনা করতে আসলো, এটাও ইহুদি নাসারাদের আমদানি। আবদুল্লাহ বিন সাবা ইহুদি মায়ের সন্তান, নিগ্রজাত ইহুদি গর্ভজাত সন্তান। এলো আরেকজন খ্রিস্টানের সন্তান, একটার পর একটা তারা থিওরি দিয়ে দিল, বাহ্যিকভাবে তারা কলমাবলী মুসলমান হয়ে গেল। কিন্তু আসলো হুজ্জাতুল আকল, জ্ঞান বা যুক্তির থিওরি। হাদিস কোরআন যেটা যুক্তি দিয়ে পছন্দ হয় সেটা গ্রহণ করে, যেটা যুক্তিতে ভালো লাগে না বা নিজের মনে চায় না সেটাকে যে কোনো কায়দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়ে গেল, এটাকে বলা হয়েছে হুজ্জাতুল আকল। এই যুক্তিবাদী ফেরকার নাম মুতাজিলা। আর এক দল এসে গেল, তারা দেখল তকদির আবার কি, আমি গোসল না করলে তো গা ভেজে না, আগুনে হাত না দিলে আগুন পড়ে না, হাত পড়ে না, তাহলে তকদিরটা আবার কি, রাখো সব তকদির মকদির, আমি যা করবো তাই হবে। দলিল লাইসালাল ইনসান ইল্লা মা সাআ, কোরআনে বলা হচ্ছে বান্দা যা করবে তাই পাবে। অর্থাৎ কোরআনে দলিল যে কোরআনকেই ব্যবহার করে নিজের মানে হীন যুক্তির স্বার্থে। আর একদল বলল কিসের তকদির সাথে চলবেই না, আমি একটা চিন্তা করছি হয়ে যাচ্ছে আর একটা, তাহলে আমি তকদির গোলাম, অতএব তকদির মানতে হয়, তকদির সাথে চলবে না, নিজের কাজ করার কিছু দরকার নাই, আল্লাহ রুজির মালিক, রুজি আল্লাহ ঘরে পৌঁছে দেবে, আল্লাহর দায়িত্ব এটা, আমি কাজকাম করে খাবো না। ওর দলিল কি, লাউ শা আল্লাহ মা শেক না, আল্লাহ যদি চাইতেন আমরা শেরেক করতাম না, আল্লাহ চেয়েছে বলি আমি শেরেক করেছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশালী, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করেন। আল্লাহ আমাকে কাফের বানিয়েছে, আমি কাফের হয়েছি, দোষটা কি? প্রত্যেকের দলিল কিন্তু কোরআন। একদল বলল আরে রাখো তোমার আল্লাহ মাল্লাহ, এগুলো তো মানুষের কল্পনা, আমরা অটোমেটিক হই, অটোমেটিক যুবক হই, অটোমেটিক বড়ি বুড়ো হই, অটোমেটিক মরি, সব অটোমেটিক হয়। দলিল কোরআন পড়েন, হাল ইহু লেকুনা ইল্লা দাহর ওমা কুন্না বি মুস্তায়াকিনিন। দাহর মানে জমানা আমাদেরকে হালাক করে, আমরা এগুলো এইসব আল্লাহ মাল্লা বিশ্বাস করি না, লা নাজুন ইল্লা জান্নান, এইসবগুলো সেটা ধারণা মাত্র। সব কিন্তু কোরআন থেকে দলিল নিচ্ছে, পুরা কোরআন কিন্তু পড়ছে না, এক এক জাতে এক একটা নিয়ে নিয়ে নিজের চিন্তাধারার পক্ষে তারা দলিল পেশ করছে। বড় বড় সব দিগ্গজ আলেম, এই ফেতনা শুরু হয়ে গেল, কাদেরিয়া ফেতনা, জাবরিয়া ফেতনা, মুতাজিলা ফেতনা, মুসলমান পড়লে মরা বিপদের মধ্যে কোন দিকে যাব। এই সময় আল্লাহ পাক দুনিয়া পাঠালেন উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজকে। মাত্র আড়াই বছর তিনি খলিফা ছিলেন, তিনি প্রথমে উঠেই ফরমান দিয়ে দিলেন সমস্ত ইসলামী খেলাফতের অধীনে যেখানে যারা আছে আলেমরা, তোমরা অনতবিলম্বে হাদিসগুলো সংগ্রহ করো, সাহাবিরা মরে গেলে আর আমরা হাদিস পাবো না, কোথায় সাহাবিরা খোঁজো, সবাইকে যে যা হাদিস জানে সবাই লেখো, এই লিখতে হাদিস না থাকলে আগামী দিনে আমার মুসলিম উম্মাহ বিভ্রান্তিতে পড়বে, যার বাস্তব নজির আমরা এখনই দেখতে পাচ্ছি, আমরা এখন বেঁচে আছি। তাই আবু মুসা আশারি ফজরের সময় এসে ইবনে মাসউদের ঘর দরজা ধাক্কাচ্ছেন, দরজা খুলে বলছেন আবু মুসা আশারি কিভাবে এত ভোরে তুমি কেন, মানে আপনি শিগগিরই আসেন, আল্লাহ রবির মসজিদে বেদাত হচ্ছে, কি বললে তুমি। বেরিয়ে গেলেন মসজিদে, যে দেখলেন কোনায় বসে আছে এক হালকায় জিকির হচ্ছে। আব্দুল্লাহ মাসউদ আবু মুসা আশারি গিয়ে বলছেন কি হে তোমরা এগুলো কি করছো, বলে কিছুই তো না, আমরা নতুন মুসলমান হয়েছি, আমরা এই গণনা করছি, এই আল্লাহ আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মিলে গুনে গুনে, মানে একটু বেশ যাতে সকল মিলে বললে ভালো লাগে, এই জন্য আমরা এগুলো করছি। ইবনে মাসউদ জবাব দিচ্ছেন ওই যে নবীর কবর দেখো, নবীর স্যান্ডেল এখনো নষ্ট হয় নাই, নবীর জামা কাপড় এখনো জীর্ণ শীর্ণ হয় নাই, আমরা নবীর সাহাবীরা এখনো মরি নাই, আমাদের সামনে নবীর মসজিদে বেদাত হবে, কোশ্চিন কালো ধরে দেওয়া যাবে না, বেড়ে যাওয়া সব মসজিদ থেকে। কি হলো এদের, কি বুঝলেন, সাহাবীদের যুগ থেকেই বেদাত এবং শিরক চালু হয়ে গেছে এবং তারা এর তীব্রভাবে প্রতিরোধ করেছেন, তাদের কারণেই তারা পারে নাই, বেদাতেরা মাথা উঁচু করতে পারে নাই। উমর ইবনে আব্দুল আজিজকে এর জন্য মুজাদ্দিদ আউয়াল বলা হয়, প্রথম যুগ সংস্কারক বলা হয়। তার এই কঠোর নির্দেশের ফলে যত হাদিস যেখানে দরখাস্ত জমা ছিল সব আস্তে আস্তে লিখিত হয়ে গেল। যদি উনি ওই দিন নির্দেশ যে হাদিসগুলো না লেখাতেন, আজকে আমরা বুখারী শরীফের চেহারা দেখতে পারতাম না। আল্লাহ পাক এক এক যুগে এক এক মানুষটির এক একটা কাজ করিয়ে নেন। শুরু হয়ে গেল হক এবং বাতিলের দ্বন্দ্ব, একদিকে মুতাজিলি আলেমরা, একদিকে জাবরিয়া আলেমরা, একদিকে কাদেরিয়া আলেমরা, তারা তাদের কোরআন থেকে বিভিন্ন রকম দলিল দেওয়া শুরু করে দিল, আর একদিকে হাদিস পন্থী আলেমরা তাদের পাল্টা জবাব দিতে শুরু করলেন। ইমাম ইবনে সাইরিন বলছেন ইতিপূর্বে আমরা কখনো হাদিসের সনদ জিজ্ঞাসা করতাম না, কারণ রসুলের হাদিস নিয়ে যে মিথ্যা কথা বলতে পারে আমাদের ধারণাতেই ছিল না, কিন্তু যখন ফিতনা যুগ এলো তখন আমরা আগে বলা শুরু করলাম, এ বেটা তুমি যে হাদিসটা বলছো সনদটা কি, কে বলছে নামটা আগে বলো। ইয়াকুনু মিন আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, যদি দেখা যেত ওই লোকটা হাদিস যিনি বলছেন উনি আহলে সুন্নতের অন্তর্ভুক্ত, আহলুল হাদিস, তাহলে তার হাদিসটা আমরা গ্রহণ করতাম। ইয়াকুনু মিন আহলিল বিদআ ফালা নাখুযু হাদিসাহু, আর যদি দেখা যেত লোকটা বিদআতীদের অন্তর্ভুক্ত, সে যত বড় দিগ্গজ আলেম হোক ওর হাদিস আমরা গ্রহণ করতাম না। এমনি ভাবে এগিয়ে এল ইতিহাস, বাতিল পন্থীদের হামলা শুরু হল হক পন্থীদের উপরে, মুতাজিলারা ক্ষমতায় চলে গেল, আব্বাসীয় খলিফা, আপনারা নাম শোনেন আলেফ লায়লা খ্যাত হারুনুর রশিদ, হারুনুর রশিদের ছেলে আমিনুর রশিদ এবং মামুনুর রশিদ। মামুনুর রশিদ ছিল দাসীর সন্তান, আমিনুর রশিদ ছিল কুরাইশ বংশের মায়ের গর্ভের সন্তান, দুজনের চরিত্র সম্পূর্ণ পৃথক। মামুন রশিদের মা ছিল নন আরব, তার চরিত্র ছিল ফুটে উঠল যুক্তিবাদী হয়ে গেলেন, মুতাজিলি হয়ে গেলেন, আহলে হাদিস আলেমদের উপরে মারপিট শুরু করে দিলেন। মামুনের ছেলে মুতাসিম বিল্লাহ আরো কঠিন ভাবে মুতাজিলি হল। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি পাকড়াও করে এনে রাজ দরবারে নিজ হাতে তাকে পিটানো শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে জামাত ছিঁড়ে গেল, পায়জামার ব্যান্ড খুলে গেল, সতর আলগাহিদের লক্ষণ হলো। রাত্রির অদৃশ্য দোকান হাতে সেটা চেপে ধরলো। এই দৃশ্য দেখেই মুতাসিম বিল্লাহ ভয়ে আটকে উঠে লাঠি ফেলে দিয়ে পায়ে পড়ে ক্ষমা চলে, হে ইমাম আমাকে ক্ষমা করুন, আমি যা দেখেছি তা কেউ দেখেনি। সেই সময় তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম বশির আল মুরাইসি বদমাস, এদেরকে আলেম বলাই উচিত না, সে এসে কানে কানে বলছে, হে আহমদ, সমস্ত দুনিয়ার আলেমরা আমাদের এক দলেই, সরকারি দলেই, তুমি একা কেন এভাবে কষ্ট দিচ্ছ? তুমি স্বীকার করো যে কোরআন মখলুক, গরু যেমন সৃষ্ট জীব, কুকুর যেমন সৃষ্ট জীব, কোরআন তেমনি একটা সৃষ্ট গ্রন্থ, তুমি কেন স্বীকার করো? আহমদ বললেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কশ্চিন কালো আল্লাহর কালাম কমি সৃষ্ট বলে বলতে রাজি নই। হে মুরাইসি, তুমি একজন বড় আলেম, আমাকে সুপারিশ করে বাঁচানোর চাইতে তুমি তওবা করো, কেমতের বটে আমি তোমাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। কি তাদের আকীদা, মৃত্যুকে বরণ করতে প্রস্তুত কিন্তু শিরককে বরণ করতে প্রস্তুত নয়। এই একটা মানুষের একটা অবদানই যথেষ্ট ছিল সেই যুগে সমস্ত ইসলামী খেলাফতের নতুন চাঞ্চল্য শুরু হয়ে গেল। যে এত বড় বিখ্যাত আলেম, তিনি কেন আজকে এভাবে রাজ দরবারে স্বয়ং খলিফা নিজে তারে মারছেন কেন? কোন অপরাধ তার ছিল? সবাই যখন জানলো অপরাধ তার কিছুই ছিল না, এই মিথ্যা আকিদার তিনি আপোষ করতে পারেন নাই, এজন্যই তাকে মারা হয়েছে। হাজারে হাজার মানুষ আহমদ হাম্বলের দলে চলে আসলো, বলল আলহামদুলিল্লাহ, যেদিন মৃত্যু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ তার জানাজা হাজির হয়ে গেল। সেদিন সমস্ত বাগদাদে ছিল কারফিউ, কারফিউকে লঙ্ঘন করে 20 লক্ষাধিক মানুষ সেদিন জমা হয়ে গেল। এই দৃশ্য দেখে 1,20,000 ইহুদি মুসলমান হয়ে গেল দেখে সেখানে, তার মধ্যে 20,000 খালি মহিলা। কেন মানুষটা মারা হয়েছে? এই মানুষটা কোন অপরাধ করেছে? যে কোন চোর না, ডাকাত না, কিচ্ছু না, কেন তাকে মারল? আহলাদিস আন্দোলনের নেতৃবৃন্দ যুগে যুগে নির্যাতিত হয়েছেন, তার বিনিময়ে সারা বিশ্বে তার বৈজয়ন্তী ঘোষিত হয়েছে। এরাই হল উম্মতে ওয়াসাত। আমরা এখন যখন ফতোয়া লিখি দেখি ইমাম আহমদ কি বলেছেন, দেখি ইমাম আবু দাউদ কি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, তারা হলো আমাদের সনদ, তাদেরকে বাদ দিলে ইসলামই থাকে না। লাতাকুনু শুহাদা আলা নাস, তোমরা হবে জগৎবাসীর উপরে সাক্ষী। আহমদ চলে গেলেন, আহমদের ছাত্রবৃন্দ এবারে সামনে চলে এলেন। ইমাম আহমদের ছাত্র ইমাম বুখারী, যার নাম জানে না বা এমন কোন মুসলমান নাই, ইমাম আহমদের হাতে গড়া মানুষেরা সবাই আল্লাহর রহমতে একই সঙ্গে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, এরা সবই 15-20 বছরের মধ্যে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সবার মধ্যে এমন প্রতিভা, এমন মেধা আল্লাহ দান করলেন, এক একটা কম্পিউটার ফেল হয়ে যায় তাদের ব্রেনের কাজ, লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ ফেলে দেয়, নিমেষের মধ্যে একটা ভুল হয় না, একটা আকার ওকার ভুল হয় না। আধুনিক বিজ্ঞান বলছে একটা মগজে একসঙ্গে 3.5 লক্ষের বেশি শব্দ মুখস্থ করে রাখা সম্ভব নয়। অথচ পৃথিবী দেখে নিয়েছে ইমাম আহমদের মগজে একসঙ্গে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বলেন সুবহানাল্লাহ, কোথায় তোমার কম্পিউটার সব ফেল? কই আর তো এরকম প্রতিভা জন্ম হয় না, আর তো বুখারীর জন্ম হয় না, আর তো আবু দাউদের জন্ম হয় না। আল্লাহর ইচ্ছা ছিল আমার হাদিসগুলো যেন সব সংরক্ষিত থাকে উম্মতে মুহাম্মদের জন্য, পরবর্তী বংশধরদের জন্য। তো সংরক্ষণ করার জন্য এই মুহাদ্দিসগুলোকে আল্লাহ কম্পিউটারের চাইতে শক্তি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আপনার সামনে হাজির হাদিস মজুদ হয়ে গেছে। শুরু হলো আর এক খেলা, মজহাবি খেলা। তারা বলল আমার ইমাম কি কম বুঝতেন, তিনি কি হাদিসটা জানতেন না? আর এক মজহাবি লোকরা বললো উনি কি আমার ইমাম কি কম হাদিস বুঝতেন, তিনি কি এগুলো জানতেন না? শুরু হয়ে গেল খেলা, এমন মারামারি শুরু হয়ে গেল যে অবশেষে সুলতান ফারাদ বিন বরকুত বলতে বাধ্য হলেন যে বাবা তোরা মারামারি করিস না, স্যার মুজাহকে আমি ফরজ করে দিলাম, কোন আদালতে এই স্যার মুজাহের চারটা করে ম্যাজিস্ট্রেট থাকবে, উকিল কি বলে জজ থাকবে, স্যার মুজাহের বাইরে আর কোন বিচার আসার সালিশ কিছু করা হবে না, মুসলমানকে এই চারের মধ্যে থাকা লাগবে, বেশি ভাগাভাগি হওয়া যাবে না। ওদিকে মক্কার কাবা ঘরের চারপাশে চার মুজাহের চার মুসল্লা, আজান হয় একটা আর জামাত হয় চারটা, একই কাবাঘর সামনে রেখে চার ইমামে চার জামাত করে। এই নিকৃষ্ট অবস্থা দেখে বর্তমান সৌদি আরবের যিনি প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আলে সৌদ, তিনি যখন সৌদি আরবের শাসক হলেন, তিনি প্রথম যে কাজটি করেছিলেন এই চারটা মুসল্লা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। কোরআন বলছে অত্তাখুজু মিন মাকাম ইব্রাহিম মুসল্লা, তোমরা ইব্রাহিম মুসল্লাকে ধারণ করো, সেখানে তোমরা সালাত আদায় করো। উনি সমস্ত বিশ্বের আলমদেরকে ডেকেছিলেন, তাতে আমাদের ভারত থেকেও গেছিলেন সানুল আলমের সেরে আর অন্যান্য আলমরা, বলো আমি যে কাজটা করেছি হাদিস মোতাবেক কোরআন মোতাবেক ঠিক করেছি না ভুল করছি, যদি ভুল হয়ে থাকে এই ইটের মুসল্লা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। সমস্ত আলমরা বলতে বাধ্য হয়েছিল কোরআন যেহেতু নির্দেশ দিয়েছে কোন কথা বলা চলবে না, আপনি সঠিক কাজই করেছেন। ৫৪২ বছর পরে এই বেদাতে সানিয়া, এই নিকৃষ্ট চার মজহাবি বেদাত উৎখাত হল মক্কার কাবা ঘর থেকে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষ এক ইমামের পিছনে মক্কা যে হজের সময় সালাত আদায় করে। এরপরও বাংলাদেশে কিছু বদ মৌলবি যায় সেখানে, তারা আরাফাতের ময়দানে যে জমা কসর করে না, বলে কি এই সৌদিরা এরা হল ওহাবি, আমরা হলাম হানাফি, আমাদের তো ঠিকই আছে, এত বড় মূর্খ এই সমস্ত মৌলবিরা। এমনকি আমাদের বিখ্যাত আলেম ডক্টর মুজিবুর রহমান সাহেবকে পর্যন্ত বাধ্য করেছে কসর না করার, উনি আমেরিকাতে আসছিলেন ওনার কাফেলা, উনি নিজে আমাকে বলে গেছে এগুলো কথা। বন্ধুরা আমার, হক অত সস্তা নয়, সত্য এবং সত্য সেবী দুটোই কঠিন, সত্য খুঁজে বের করা এবং সত্য সেবী হওয়া দুটোই কঠিন। আর কঠিন লোকদের জন্য জান্নাত, তারাই হলো সনদ, তারাই হলো সাক্ষী, আজেবাজে লোকেরা কখনো সাক্ষী হয় না। এই যে ওলামাদের নাম আমরা বললাম, তাদের জমানা চলে গেল, ইমাম বুখারীর জমানা চলে গেল, আবার মানুষ বিভ্রান্ত হওয়া শুরু হলো, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ওই সিরিয়াতে ইমাম ইবনে তাইমিয়াকে, আহমদ ইবনে তাইমিয়া, শুরু করলেন তার সংস্কার আন্দোলন। শত্রু কারা? মৌলভী সাহেবরা। দুই নম্বর শত্রু কারা? রাজনৈতিক নেতারা। শুরু হয়ে গেল খেলা, সবাই সহজে চায়, রাজনৈতিক নেতারা যা খুশিতে করবে, তাদের কথা বাধা দিলে তারা তো নারাজ হবেই, আর হুজুররা যা করে আসতেছেন তার বাইরে গেলে হুজুরের নারাজ হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কথায় তার ভাষায় যা বলতে হয়, থিসিসের মধ্যে উল্লেখ করে দিয়েছি, উনি লিখছেন হিকায়াত হাল নাস কাবল আল মিয়াত রাবিয়া, এই অধ্যায়ের মধ্যে চতুর্থ শতাব্দী হিজরির আগে মুসলমানদের অবস্থা কেমন ছিল, এই অধ্যায়ে যে তিনি বলছেন মুসলমান তাদের ইমামদের এত বেশি অন্ধ পূজারী ছিল, কান্নাহু নবিয়ুন বুইসা ইলাইহি, যেন ওই ইমাম নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে তাদের নিকটে প্রেরিত হয়েছেন। বলুন, নাউজুবিল্লাহ মিন যালিক, এর চেয়ে কঠিন ভাষা কি বলা যেতে পারে? কে বলছেন? ভারত গুরু বলে যিনি বিখ্যাত হাকিমুল উম্মাহ শাহ ওলিউল মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ, আওরঙ্গজেবের সময় মানুষ ছিলেন তিনি, অথচ তাকে হানাফি বলা হয়। উম্মতে ওয়াসাত হওয়া তো সহজ ব্যাপার নয়। আহমদ বিন হাম্বলকে ৮ বার জেল খাটে যায় মৌলভী সাহেবরা, সরকারকে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে, এখন যেন আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে, সে যুগে তাকে একটা নিশ্চিত দোষ দিয়ে হয়েছে, সরকার অমনি অ্যারেস্ট করে নেই কাউকে, জেলখানাতেই অবশেষে তার মৃত্যু হয়েছে। মৌলভীরা খবর পাইলো জেলখানায় বসে এমনি টাইমে লিখতেছে, খবর গেল জেলখানায়, লেখা বন্ধ, কালি কলম সে কেড়ে নিল, শেষকালে জেলখানার বাবুচিরা কয়লা এনে দিল, জেলখানার দেওয়ালে তিনি কয়লা দিয়ে লিখতে শুরু করলেন। আল্লাহ দেখলেন আর তো দরকার নেই, যা লিখেছে যথেষ্ট, আর দরকার নেই। ৩৩ খণ্ডে বিভক্ত তার মজমু ফতোয়া আমাদের লাইব্রেরিতে আছে, দেখবেন ৩৫০ বইয়ের লেখক তিনি, সোজা কথা মনে করেন নাকি, চটি বই একটা সব বড় বড়। উনি দেখলেন আমার তো জীবন শেষ, লেখাপড়া বন্ধ, বলতেও পারছি না, লিখতেও পারছি না, হে আল্লাহ নিশ্চয়ই তোমার বিধানের মধ্যে আছে, হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। খাদেম ছোট ভাইকে বলছে, এই শোনো আমরা দুই ভাই এবারে কোরআনের দুজনে তো আমরা হাফেজ, আমি কোরআন পড়ি তুমি শোনো, তুমি পড়ো আমি শুনি, দুই ভাই কোরআন মুখস্থ করা শুরু করলেন। পড়তে পড়তে পড়তে পড়তে শেষের দিকে গিয়ে সুরে কামরে 53 নম্বর আয়াতে পৌঁছে ইবনে তাইমিয়ার জীবন বেরিয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জেলখানার কারা কষ্টে অন্ধ প্রকষ্টে জীবনটা চলে গেল। যখন তাকে জেলখানা বাইরে নিয়ে আসা হলো, যে বাদশাহ তাকে জেল খাটিয়েছে নিজে এসে তার লাশে পরে ঝাঁপিয়ে পড়ে মুখে চুমু খেয়ে বলছে, ইবনে তাইমিয়া আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করছি তোমার উপরে। কারা সে যুগে ধর্ম নেতারা, সে যুগে রাজনৈতিক নেতারা এই মনীষীকে, এই রত্নকে চিনতে পারে নাই। ইবনে তাইমিয়া দুনিয়া থেকে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ ইবনে তাইমিয়ার নাম ছাড়া পা বাড়াতে পারে না ফতোয়া দিতে গেলে, তার বই আমাদের সামনে ধ্রুব তারার মতো ভাসতেছে আমাদের কাছে। যুগে যুগে এইভাবে আহলে হাদিস আন্দোলন চলে এসেছে। আহলে হাদিস আন্দোলন এমনি এমনি হয় নাই, কোন খানকা থেকে আসে নাই, কোন শয়বরাতের হালুয়া রুটি খোরের কাছ থেকে আহলে হাদিস আন্দোলন আসে নাই, কোন মিলাদ খোরের কাছ থেকে আহলে হাদিস আন্দোলন আসে নাই, কোন শিরক বেদাতের অনুসারী ব্যক্তিদের মাধ্যমে আহলে হাদিস আন্দোলন আসে নাই। ত্যাগী ধৈর্যশীল আল্লাহর বিধানের অন্ধ অনুসারী দুনিয়ার সবকিছুর বিনিময়ে যে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তার জন্যই এই আন্দোলন টিকে আছে, তাদের জন্যই ইসলাম টিকে আছে এখন পৃথিবীতে। তাই ইবনে তাইমিয়া বলে গেলেন, দেখো হে আহলে হাদিসরা, আহলুল হাদিস ফি আহলিল ইসলাম কা আহলি ইসলাম ফি আহলিল মিলাল, মুসলমানদের মধ্যে আহলে হাদিসের অবস্থান অনুরূপ যেমন সারা বিশ্বের সমস্ত দলের মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলে হাদিসের সেই উচ্চ মর্যাদা। অতএব তোমরা নিজেদের মর্যাদা রক্ষা করো। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন যুগ যুগে এগিয়ে এসেছে, এরপরে এলেন চার ইমাম, তারা অনেক অনেক অনেক ভালো ভালো কথা বলে গেলেন। তারা পরিষ্কার ভাবে মৃত্যুর আগে বলে যাচ্ছেন প্রত্যেকেই, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হে আমার অনুসারীরা শুনে রাখো, আমরা দুনিয়া চিরদিন বেঁচে থাকবো না, সমস্ত হাদিস আমরা জানি না, আমাদের মৃত্যুর পরে তোমরা যখন সহি হাদিস পাবে মেয়েদেরকে ওঠাই আমাদের মাঝহাব, আমরা তাদের নাম ভাঙিয়ে দলাদলি করছি কিন্তু সহি হাদিস পেয়েও সেগুলো আমল করি না, গ্রহণ করতে চাই না। যুগে যুগে আহলে হাদিস আন্দোলন চলে আসছে ভারতের বুকে, এখানে এসেও আমাদের নেতৃবৃন্দ যে ত্যাগ স্বীকার করেছেন ইতিহাস তার সাক্ষী। এমন একটা সময় এসে গেল পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, ওহাবি যেখানে পাও সেখানে খতম করো, ফাক্তলুহুম আহলুসুম, যেখানে ওহাবি পাওয়া সেখানে খতম করো। পৃথিবীর কোন দেশে এত নির্যাতন হয়নি যত নির্যাতন উপমহাদেশে আহলুসদের উপরে হয়েছে, সর্বত্র খালি বাংলাদেশে নয়। সেই সময়ে বাংলাদেশে এই রাজশাহী এই চাপাই নবাবগঞ্জ থেকে রফিক মন্ডলকে আল্লাহ কবুল করেছিলেন একটা মুন্সি মানুষ, উইলিয়াম উইলসন হান্টার 1872 সালে লিখিত তার রিপোর্টের মধ্যে বলছেন, যেটা আওয়ার ইন্ডিয়ান মুসলমান নাম হয়ে যে বইটা বের হয়েছে, বলছেন একটা রফিক মন্ডল একটা মুন্সি এই মাত্র 4 বছরের মধ্যে 68,000 লোক তারা অনুসারী, তারা তাদের প্রত্যেকটা অনুসারী নিজের জীবনের বিনিময়ে তাদের আমিরের জীবনকে বেশি পছন্দ করে, নিজের জীবন আগে যাবে পরে আমিরের জীবন যাবে, এত মহব্বত তাদের মধ্যে। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে পারবো কিন্তু এদের ভিতরের ভালোবাসা এবং আকীদাকে কখনোই নস্যাৎ করতে পারবো না। সুবহানাল্লাহ, আমির এবং মামুর মধ্যে এই মহব্বত, এবং তার দাওয়াতের মাধ্যমে পুরো উত্তরবঙ্গে বিশেষ করে এই বরেন্দ্র এলাকায় একটা আহলে হাদিস কেন খবর রাখেন, ব্রিটিশের ডালকুত্তারা ওরা খুঁজে বেড়াতো কোথায় আহলে হাদিস পাওয়া যায়, যাদেরকে মারার জন্য গাড়ি করে যেত কিন্তু এই এলাকা উঁচু নিচু এলাকা ওরা আসতে পারত না, সেজন্য আহলে হাদিস জানার ভয়ে সব এই সমস্ত এলাকায় বসবাস স্থাপন করেছিল, আর এই জন্য আজকে পুরো উত্তরবঙ্গে আহলে হাদিস মেজরিটি। শুধু তাই নয়, যেখানে বড় বড় নদী এই ব্রিটিশের নদীকে খুব ভয় পায়, তো ওরা নৌকা উঠতে না ভয় যদি ডুবে মরে যায়, সেজন্য দেখবেন তিস্তা নদীর পাড়ে লালমনিরহাট নীলফামারি রংপুর, যমুনা নদীর পাড়ে পদ্মা নদীর পাড়ে রাজশাহী, সমস্ত এলাকাতেই দক্ষিণবঙ্গের সাতক্ষীরা যশোর খুলনা চলে যান, এমনকি বাংলাদেশের সর্বশেষ প্রান্ত যে সুন্দরবন, সেখানে সর্বশেষ যে গ্রামটা দক্ষিণ কালাবাগী, ওটা আলহামদুলিল্লাহ পুরো গ্রামটা হেলা দিয়েছে, এখন পর্যন্ত আছে। আমরা সংগঠনের পক্ষ থেকে সেখানে সেই 1990 সালে মোজাক্কেরা মসজিদ করে দিয়েছি এবং সেখানে পানির কষ্ট বলে মিঠা পানির পুকুর কেটে দিয়েছি। সেই সময় গিয়েছিলাম গত আয়লা দুর্গত সময় 2009 সালে, সেখানে আমরা গেলে আমাকে পরিষ্কার বলছে, আপনার আব্বা আমাদেরকে মুসলমান করেছেন, আপনার আব্বা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন। 75 বছর বয়স ও বয়োবৃদ্ধ একজন ব্যক্তি মনে রেখেছে তারা। আহলেদিস আন্দোলন সবসময় বাধাগ্রস্ত হয়ে চলেছে, কিন্তু এরাই সকল উম্মতের সনদ, সবাই স্বীকার করেছে এরা বাতিলের সামনে মাতানত করে না। কোরআন এবং হাদিস তাদের ধ্রুব তারা সামনে রেখে তারা কাজ করে, হাদিসে যা আছে তাই করে, যা নাই তা ছাড়ে, শিরক ও বিদাতের সঙ্গে এদের কোন আপোষ নাই। আর এই কারণে আজ পর্যন্ত 2005 সালের 2006 সালের নভেম্বরে পাশ্চাত্যের যে রিপোর্ট এসেছে আমেরিকা থেকে, সে রিপোর্টও তারা বলে দিয়েছে মুসলমানদের মধ্যে 4টা দল রয়েছে, তাহলে 3টা দল পাশ্চাত্যের খুব কাছাকাছি। একটা হল সেকুলার, সেকুলার বুঝতে পারেন তো, ধর্মকর্ম আছে ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে তারা আবার পাশ্চাত্যের লেজুড় বৃত্তি করে। সেকুলার আর পপুলার আর সুফি, এই 3টা দল হল ইহুদি খ্রিস্টানদের খুব কাছাকাছি, এরা খুব নিকটের মানুষ তাদের। সুফি সাহেবদের মাশা আল্লাহ মারাফাতিতে বহু কিছু আছে, তারা সারা জিন্দগি ভর মুরিদের রক্ত শোষণ করবে, এরপরও আলহামদুলিল্লাহ তারা খুব ভালো মানুষ, সমস্যা নাই। আর পপুলার কেমন, এরা হলো আপনাদের মডারেট ইসলামিস্ট, এরা এটাও ঠিক ওটাও ঠিক, আপনিও ঠিক আমিও ঠিক, ভোটটা আমার দিবেন, এটা পপুলার। আলোচনার শেষে গিয়ে তারা বলছে ওয়ানলি সালাফিস্ট, একমাত্র সালাফিরা যারা কোন দিকে তাকায় না, সেরফ কোরআন হাদিস নিয়ে তারা পড়ে থাকে, তারাই আমাদের জন্য সবচেয়ে হৃৎকম্পের বিষয়। বলুন সুবহানাল্লাহ। আর সেজন্যই তো দেখা যায় আমেরিকান প্রেসিডেন্টের সেক্রেটারি নওয়াদপাড়াতে আসে, এমনি এমনি আসে নাকি? আহলেদিস আন্দোলন আপোষহীন আন্দোলন মনে রাখবেন, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোথাও যাওয়ার অধিকার আমাদের নাই, মুসলমান হিসেবে আমাদের সেখানে থাকতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। আল্লাহ রাসূলের বিদায়ী ভাষণ হজের ময়দানে তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিহি, আমি মরে যাব চলে যাব তোমাদের কাছ থেকে, ছেড়ে যাচ্ছে দুটা বস্তু কোরআন এবং সুন্নাহ, খবরদার যতদিন এরা আঁকড়ে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। উম্মতে মুসলিমা যদি কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসে, ইনশাআল্লাহ এই যুগে এবং পরকালীন জীবনে তারা সফল কাম হবে। 3টা ফেতনা থেকে দূরে থাকবেন, ইহুদি নাসারাদের চালান করা ফেতনা সারা বিশ্বে চলছে, একটা হলো এই ভোটাভুটির রাজনীতি, এটা রাজনৈতিক ফেতনা, আরেকটা হলো পুঁজিবাদী অর্থনীতি, সুদী অর্থনীতি, ঘরে ঘরে এনজিও ঢুকেছে, মুসলমানদের ইজ্জত কেড়ে নিচ্ছে এরাই, এই সুদী অর্থনীতি, এটা ইহুদি নাসারাদের অর্থনীতি, আরো ল্যাংটা সংস্কৃতি, এটা ইহুদি নাসারা সংস্কৃতি। আজকে বোরকা পড়বে কি পড়বে না, সরকারকে আইন করতে হচ্ছে মুসলমানদের দেশে বসবাস করে, আমার মেয়ে কিভাবে চলবে, আমার কোরআন হাদিস আমাকে বলে দিয়েছে, কোরআনের সুরা নেশা নাজিল হয়েছে, সুরা নেশা না পড়ে আপনি নারী উন্নয়ন নীতির মালা করতে পারেন না, দুর্ভাগ্য আমাদের। এই সবগুলো হলো ইহুদি নাসারদের গোলামি ছাড়া কিছুই নয়, স্বাধীনভাবে কোরআন হাদিস অনুসরণ করার উপায় আমাদের নাই, তথাপি জীবনের বিনিময় হলো ইমাম আহমদ যেভাবে মায়ের খেয়েছেন তথাপি মাথার্থ করেন নাই, আমাদেরকে বলতে হবে একথায়, আমি জান্নাত আগে চাই, দুনিয়ার চাইতে জান্নাত বেশি আমার কাছে প্রিয়, অতএব হে নির্যাতনকারী হে জালেম, তুই যতই জুলুম করো জান্নাতকে বিক্রি করে আমি তোমার জুলুমের কাছে মাথার্থ করতে প্রস্তুত নই, এটাই হবে আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা। তাহলেই লেতাকুনু শুহাদা আলা নাস, তোমরা হতে পারবে কিয়ামতের দিন সকল মানব জাতির উপরে সাক্ষী। আজও আলহামদুলিল্লাহ সারা বিশ্বে যেখানেই যেটা হোক না কেন, আমরা যারা ফেসবুক পড়ে যারা ইন্টারনেট পড়ে তারা জানেন, নওয়াদপাড়া থেকে যে ফতোয়া বের হয় আত্মাহারিকে, আলহামদুলিল্লাহ সারা বিশ্বের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রবাসী বাঙালিরা ওইটাকে সবার আগে অগ্রাধিকার দেয়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সালাতুর রাসূলে কি ফতোয়া লেখা আছে ওইটা তারা আগে থাকে, এমনকি টেলিভিশনে পর্যন্ত দেখানো হচ্ছে সালাতুর রাসূলকে এবং আত্মাহারিককে, এটা আপনারা ফলো করবেন কেন? সনদ আপনি হয়ে গেছেন অলরেডি, এই মর্যাদাটাকে টিকে রাখার চেষ্টা করুন, যিনি যেখানে থাকুন না করো নিজেকে জান্নাতের জন্য তৈরি করুন, জান্নাতে আপনাকে যেতে হবে, দুনিয়া নষ্ট হোক তাও যেতে হবে, আমি জাহান্নামে যেতে রাজি নই একদিনের জন্য, যদি পরকাল আমার কাছে বড় হয় দুনিয়া আমাকে বিক্রি করতে হবে। আল্লাহ রসুল হাদিসটা বললে একটু আগে শুনালাম যে রসুল বলছেন সকালে মুসলমান হয়ে উঠবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুসলমান হবে, সকালে কাফের হবে। কারণ কি? দিন হবে বলে আরা যে দুনিয়া হো, সে দুনিয়ার বিনিময়ে তার দিনকে বিক্রি করবে। আপনারা কি দিন বিক্রি করে দুনিয়াকে আমাকে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা জীবনকে চিরস্থায়ী মনে করি না, এখান থেকেই বিদায় হয়ে যেতে পারি আমি, কিন্তু আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের কঠিন আগুন একদিনের জন্য আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন হাদিসে কুদসি, আদাত্তু লিবাদিয়াস সালেহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। হে আমার সৎকর্মশীল বান্দারা মনে রাখো, আমি তোমাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছি এমন এমন আনন্দদায়ক বস্তু যা তোমার চোখ কখনো দেখে নাই, তোমার কান কখনো শুনে নাই, তোমার হৃদয় কখনো কল্পনা করে নাই, এমন আনন্দদায়ক বস্তু আমি তোমার জন্য প্রস্তুত করেছি। এসো আমার কাছে, দুনিয়া কষ্ট করো, আখেরাতে আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আছি মেহমানদারি নিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।